সে মক্কা ইমামের পেছনে নামাজ পড়ে না, তারা মনে করে যে এখানকার লোকরা সৌদি আরবের লোকরা ওয়াহাবি, ওয়াহাবিরা কাফের, আর ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না, যে কাগজে লেখা আছে, এই কাগজে লেখা আছে ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না। এই দেখেন ওয়াহাবি মাঝহাবি দেওবন্দি তাবলিগি ও জামাতে ইসলামী দিকের পশ্চাতে নামাজ পড়া কঠিন না যায়, কঠিন না যায় হারাম। ওয়াহাবি রামজাবি দেওবন্দি তাবলিগি ও জামাতে ইসলামী দিকের পশ্চাতে নামাজ পড়া কঠিন না যায় হারাম, ভুলবশত পড়িয়া ফেলিলে পুনরায় পড়া ফরজ, ভুলবশত পড়িয়া ফেলিলে পুনরায় পড়া ফরজ। মুফতি মোহাম্মদ গোলাম সামদানি রেজবি, গ্রাম খাপুর বেরেলি মহল্লা, পোস্ট কালীপোতা, দক্ষিণ চব্বিশ পরগনা, শিক্ষক ছয় ঘড়ি আলিয়া মাদ্রাসা, ছেপে থেকে অগ্রগতি সংঘ, গ্রাম পোস্ট চটকালী চটাকালীপুর, থানা মহেশতলা, দক্ষিণ চব্বিশ পরগনা। এইভাবে বিজ্ঞাপন দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এইসব মানুষরা যে রেজবি কাদেরি রাজিস্তি যারা আসবে হজ করতে, তারা কি আর ইমামের পেছনে নামাজ পড়বে? ওই যে ভুলবশত পড়ে ফেললে তারা ওই আবার রুমে গিয়ে আবার নামাজ পড়ে নেবে, না হয় নামাজ বাতিল, তাদেরই ফতোয়া মতে নামাজ বাতিল, কিন্তু নামাজ পড়ে না যেহেতু ওয়াহাবি কাফের। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলিমকে কাফের বলে অথচ সে কাফের নয়, তাহলে যে কাফের বলে সে নিজে কাফের। কাফের বলা সহজ কথা নয়, কাফের বলা সহজ কথা নয়। দু চারটা এদিক ওদিক থেকে আর আকিদা শুনে নিয়ে, আকিদার বই পড়লে না, আকিদা জানলে না, ওয়াহাবি সম্পর্কে কিছু বুঝলে না, ওয়াহাবি মানেই আউলিয়া বিরোধী, আউলিয়া মাদার ভেঙে দিল বলে সে আউলিয়া বিরোধী হয়ে গেল এবং সে কাফের হয়ে গেল, তার পিছনে নামাজ হবে না, এমন ফতোয়া এটে, এমন হ্যান্ডবিল এই দেশে দেশে বিলি করে ফেতনা সৃষ্টি করছে, যারা তারাই এসে এখানে নামাজ পড়ে না, এখানে ওয়াহাবিদের পেছনে নামাজ পড়ে না। আর ইহা ওয়াহাবিদের হজের যে নেতৃত্ব, সেও তো ওয়াহাবি, হ্যাঁ হজের একটা আমির থাকে তাই না, যে আমি সে আমিও তো ওয়াহাবি, তোর হজটা হয় না হয় না। বিভিন্ন রকম ভাবে তারা আবার অনেক সময়ে অনেকে আবার প্রশংসা করে সৌদি আরবের, যখন এই যে ব্যাপার আসে তখন প্রশংসা, আর ভিতরে ভিতরে ওয়াহাবি কাফের, ওয়াহাবি অমক, সৌদি আরব ভ্রষ্ট হয়ে গেল, এই সেই নানা রকম, হ্যাঁ যেখানে স্বার্থ আছে সেখানে আমি আছি। যারা প্রশংসা করে তারা যেন কি মালের জন্য প্রশংসা করে, মাল যেখানে দরকার আছে তখন প্রশংসা করে। আল্লাহ মোস্তাক কথা, এই মুশরিকদের যারা মুশরিক তাদের কোন আমল আল্লাহর কাছে সার্থক হবে না, ব্যর্থ, সব ব্যর্থ, কোন কবুল তো হবেই না, যদি হয়ে থাকে আগে কবুল পরে শিরিক করলে সব কি হয়ে যাবে, সব পণ্ড ব্যর্থ হয়ে যাবে। আমি জাকির নায়েকের বক্তব্য শুনছিলাম, প্রথম পার্থক্য কি বলেন তাহলে, ছোট শিখ আর বড় শিখ, প্রথম শিখ হল, প্রথম পার্থক্য হলে যে বড় শিখ যে করবে সে মিল্লত থেকে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, আর ছোট শিখ করলে বলে মিল্লত থেকে খারিজ হবে না, যে আমলে শিখটা হবে সেই আমলটা নষ্ট হয়ে যাবে। নম্বর দুই, বড় শিরিককারী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামি হবে, যদি বিনা তওবায় মারা যায় সে চিরদিন জাহান্নামি থাকবে। ওই যে ওমাই শিখ বিল্লা তাকা ধারাম আল্লাহ আলে ইজান্নাতা মুশরিক অবস্থায় বিনা তওবায় যে মারা যাবে তার ঠিকানা কথা জান্নাত, তার জন্য হারাম আর ঠিকানা হবে জাহান্নাম, জালেমদের জন্য কোন সাহায্যকারী নেই, চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। আর ছোট শিরিক করে যদি কেউ মারা যায় বিনা তওবায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে না, জাহান্নামে হয়তো প্রবেশ করবে তবে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। নম্বর তিন, বড় শিরিক ব্যক্তির সমস্ত প্রকার আমল নষ্ট করে দেয়, বড় শিরিক ব্যক্তির সমস্ত প্রকার আমল নষ্ট করে দেয় আর ছোট শিরিক সমস্ত আমল নষ্ট করে দেয় না। বুঝলেন, একের আগেই বললাম যে বড় শিরিক করলে সমস্ত আমল নষ্ট, ছোট শিরিক যে আমলটা তাকে শিরিক করবেন সেই আমলটাই নষ্ট, অন্য আমল নষ্ট হবে না। নম্বর চার, বড় শিরিককারী ব্যক্তির রক্ত সম্পদ মুসলমানদের জন্য গ্রহণ করা বৈধ আর ছোট শিরিককারীর সম্পদ ও রক্ত মুসলমানদের জন্য গ্রহণ করা বৈধ নয়। তার মানে যারা বড় শিরকের মুশরিক তাদের বিরুদ্ধে জিহাদ আছে কিন্তু ছোট শিরকের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ নেই, কারণ তারা মুসলমান কিন্তু শিরক ঢুকে গেছে, ছোট শিরক হয়ে গেছে ইত্যাদি। আর বড় শিরকদের মুশরিকদের বিরুদ্ধে, বড় শিরকের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ আছে, তাদের জন্য তাদের রক্ত জানমাল মুসলমানদের জন্য হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমি আদিষ্ট হই উমিরতান ও কাতালান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি জিহাদ করব মানুষের বিরুদ্ধে যতক্ষণ না আমার কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করবে, তারপরে নামাজ পড়বে, যাকাত দেবে ইত্যাদি। যদি তারা গ্রহণ করে নেয় তো ভালো কথা, আর যদি গ্রহণ না করে তাহলে কি হবে? হ্যাঁ, যুদ্ধ করা হবে। এই হলো মোটামুটি আপনার ছোট শিরিক এবং বড় শিরিকের মধ্যে পার্থক্য। কুফরের কথা ইনশাআল্লাহ আবার আগামী দর্শে বলবো। আপনি যেন কি কথা বলছেন, এরকম ভাগ হয়নি, ভাগ যেগুলো হয়েছে নাম দিয়ে দিয়ে হয়েছে। শিয়া এবং সুন্নি আল্লাহ রসুলের পর থেকেই এই সূত্রপাত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খালিফা কে হবে এই নিয়ে মনোমালিন্য, এবং তারপর থেকে শিয়া সুন্নি ভাগ হয়ে গেছে। শিয়ারা বলেছিল যে আলী হচ্ছে একমাত্র খেলাফতের যোগ্য হকদার, তাকে খলিফা করতে হবে, আর তাকে খলিফা না করার জন্য সাহাবিরা কাফের হয়ে গেছে। সাহাবিদেরকে যারা কাফের বলে তারা শিয়া, আর সুন্নি হচ্ছে সব সাহাবিকে সমান চোখে দেখে। আলীও ঠিক আছে, আবু বকরও ঠিক, কিন্তু আলীর থেকে আবু বকরের সম্মান বেশি, ওমরের সম্মান বেশি, ওসমানের সম্মান বেশি, এই হলো পার্থক্য। হ্যাঁ, এখন শিয়া সুন্নি যে ভাগাভাগি এটা পরবর্তী নাম, এটা আল্লাহ রাসূলের দান নাম না, হাদিস কোরআনের নাম না। এবার এইভাবে শিয়া হয়ে গেল, শিয়া মানে হচ্ছে হ্যাঁ সেই আর কি। এইভাবেই ধরুন এই যে এখানে বলেছে দেওবন্দি, তারপরে তবলিগি, এগুলো সব মানুষের এক একটা এক একটা কাজ এবং পদ্ধতি নিয়ে তাদের নাম হয়ে গেছে। তার আগেও দেখেন খাওয়ারেজ, খারেজি, তারপরে ধরুন মোতাজেলা, আশায়রা, জাহমিয়া, তারপরে যে কাজ কি বলে কাদরিয়া, কাদারিয়া, জাবরিয়া, এইভাবে বহু ফেরকা আগের যুগেও ছিল। বর্তমানে তো বহু কিছু আছে, কাদেরিয়া, চিস্তিয়া, হ্যাঁ, তারপরে এই যে লা মাজহাবি বলছে, ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাত ইসলামী, যেসব নামগুলো দিয়ে সব মানুষের দেওয়া নাম। এবারে যে যাকে পারে সে তাকে কাফের বলে। হ্যাঁ, তাদের নামাজ শুদ্ধ, ওয়াহাবিদের নামাজ শুদ্ধ নয়, সেই জন্য ওয়াহাবিরা কাফের। কেন? তাদের যে বেয়াদবি আছে, এখানে কতগুলো আকিদা বলেছে, এখানে লিখেছে আকিদার কথা, যে আকিদাগুলো যদি আপনাকে বোঝানো হয় তা আপনি সহজভাবে বুঝে যাবেন যে হ্যাঁ এগুলো কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের মতো মানুষ ছিলেন, তারা বলে না মানুষ ছিলেন না, কি ছিলেন তারা জানে, তারা যা বলে তাই ছিল, তাই ছিলেন। আল্লাহ নবী নূর থেকে সৃষ্টি, নূরের সৃষ্টি ছিলেন না, ওরা বলে হ্যাঁ আল্লাহ নবী নূরের তৈরি। এবার যদি তার না বলি আল্লাহ নবী নূরের তৈরি ছিলেন না বলি বাস কাফের হয়ে গেল, আমার পিছনে নামাজ হবে না। আল্লাহ নবীকে মানুষ বললে আমি বেয়াদব হয়ে গেলাম, কাফের হয়ে গেলাম। কোরআন বলছে আল্লাহ নবী মানুষ ছিলেন, কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কোরআন বলছে, অথচ তারা মানবে না যে মানুষ, না তারা অন্য ব্যাখ্যা করে, ভাষার মানে অন্য ব্যাখ্যা করে, অন্য ব্যাখ্যাটা করলে আমার এটা এরকম হইব না, সেটা তারা জানে গোনা হবে না হবে, তারা ভালো করে বুঝেই বলে। তারা মনে করে যে নবীর প্রতি বেয়াদবি হচ্ছে, নবীর সম্মানে আঘাত হচ্ছে, তাকে মাটির মানুষ বললে পরে নবীর সম্মানে আঘাত হচ্ছে। আল্লাহ নবী আমাদের বড় ভাই, এখানে লিখেছে আল্লাহ নবী আমাদের বড় ভাই, তার বিয়েত্রিমান বলে একটা বই আছে, সেখানে বোঝানো হয়েছে যে আল্লাহ নবী মানুষ ছিলেন, আল্লাহ নবী আদমের সন্তান। হ্যাঁ, আল্লাহ নবীর পজিশন কেমন, যেমন আদম সন্তানে সবাই ভাই ভাই, আল্লাহ নবী যেমন আল্লাহ নবী আমাদের আদম সন্তান হিসেবে এক ভাই, এবং তিনি আমাদের বড় ভাই। এরকম বলা ঠিক না ব্যাঠিক যাই হোক, এরকম বলা যদিও ঠিক নয়, এরা ওইটাকে নিয়ে বলছে দেখো আল্লাহ নবী কত বড় সম্মান, আমাদের বড় ভাই, আমাদের বড় ভাইকে আমরা কি সম্মান দিই, ওনার সঙ্গে বুড়ো আঙুল দেখায়, মনে করছে আমাদের মতো যেমন আমরা যেমন নিজেদের বড় ভাইকে সম্মান দিই সেরকম আল্লাহর নবী তা তো নয়। আমরা বারবার বলি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আমরা তার মতো মানুষ নয়, আমরা তার মতো মানুষ নয়। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো রক্ত চামড়ার মানুষ ছিলেন, আমাদের মতো কষ্ট পেতেন, আমাদের মতো ভুলতেন, ভুলে যেতেন, তাই না? নামাজে ভুলতো না কেন? এইভাবে তার স্ত্রী সন্তান ছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের মতো আমরা তার মতো মানুষ নয়। কেন? কারণ তার উপরে ওহী আসতো, আমাদের উপরে আসে। আমাদের গায়ে ঘাম হইলে পরে ঘামটা শুনে দেখেন তো কিরকম গন্ধ, ছাড়মালা ছাড়মালা ছাড় পোকা জানেন তো, হ্যাঁ, বিটকেল গন্ধ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে ঘাম ঝরলে পরে সেই ঘাম থেকে কি বের হতো? সেটা আতর ছিল, সুগন্ধি ছিল। আমরা যদি একটা রোজা রাখি, মনে করেন রোজা রাখলাম, তারপর রাতে কিছুই খেলাম না, আবার তারপরের জন্য রোজা, পারবেন? আল্লাহ নবী পারতেন। সাহাবারা রাখতে চাইলেন, আল্লাহ নবী বললেন, খবরদার তোমরা আমার মতো নাও, আমাকে রাত্রে আল্লাহ খাওয়ান পান করান। তাহলে আল্লাহ নবীকে রাত্রে আল্লাহ খাওয়াতেন পান করাতেন, আমাদেরকে খাওয়ান পান করান। তাহলে আমরা তো দূরের কথা, সাহাবারা তার মতো মানুষ ছিলেন না, আমরা তো দূরের দূর কি বাদ, সাহাবারাই তার মতো মানুষ ছিলেন না, ঠিক আছে? সুতরাং আমরা তার মতো মানুষ নই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, একদিন দেখো একটা লোক কাতারে এদিক ওদিক, হ্যাঁ আগামী যা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাম সালাম ফেলার পর বলে, দেখো ওয়াল্লাহি লা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম, তোমাদের রুকু তোমাদের খুশু তার মানে বিনয় নম্রতা, তোমরা কিভাবে নামাজ পড়ছো সেজদা আমার কাছে অজানা নয়, যেহেতু আমি যেমন সামনে দেখি তেমনি পিছনে দেখি। পারবেন পিছনে দেখতে? আছে ক্ষমতা পিছনে দেখা? আল্লাহর নবী যেমন সামনে দেখতে পিছনে, বিশেষ করে না আমাদের মধ্যে, তাহলে আমরা তো আমাদের মানুষ নই। আমরা তো বলছি না যে আমি যেমন আমার আমার হুজুর যেমন, হ্যাঁ তা তো বলছি না, কিন্তু ওরা মনে করছে কি ধারো, হ্যাঁ আমাদের মতো মানুষ বলে, আমাদের মতো চোর গুন্ডা ডাকাত, হ্যাঁ আউযুবিল্লাহ, তা তো বলছে না। কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি যে পজিশন ছিল মানুষ হিসাবে, তার পজিশন সব থেকে বড়, আশরাফুল মাখলুকাত বলা হয়েছে তাকে, মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবং সারা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, যেহেতু মানুষই সর্বশ্রেষ্ঠ কি, আর মানুষের মধ্যে যে শ্রেষ্ঠ সে সারা বিশ্বের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ। কিন্তু তার পজিশন কোথায় কোথায় কম হয়ে গেল? যদি বলা হয় না বলছে আল্লাহ নবী গায়েব জানতেন, আর ওহাবিরা বলে গায়েব জানতেন না, আর গায়েব জানতেন না বলে আল্লাহ নবী পজিশন নষ্ট হয়ে গেল, তা কেন হবে? আল্লাহ তাআলা যখন কোরআনে বলছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআ দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়া সু, আমি যে গায়েবের বলো তুমি বলে দাও আমি কিচ্ছুর মালিক নই, আমি যে গায়েবের খবর জানতাম তাহলে আমার আমার প্রভূত কল্যাণ লাভ হতো এবং কোন কষ্ট আমাকে স্পষ্ট করতো না, ঠিক না? গায়েবের খবর আপনার ব্যাপার বহু জানেন, গায়েবের খবর জানতেন না, তার ইতিহাস জীবনের প্রত্যেক পদক্ষেপে এই খবর আছে, তারা তারা তারা মানবেই না যে আল্লাহ আল্লাহ নবী গায়েবের খবর বলেছেন। আমি তো বলছি গায়েবের খবর বলেছেন, আমার তো অবিশ্বাস করছিলাম গায়েবের খবর তিনি জানতেন না, তিনি জানতেন কিন্তু কার মাধ্যমে জানতেন? ওহির মাধ্যমে জানতেন, ওরা বলছে না নিজে সরাসরি জানতেন, এই হলো পার্থক্য। এবার আমরা যখন বলবো গায়েব আল্লাহ নবী গায়েব জানতেন না, ব্যাধব হয়ে গেল ব্যাধব। আমরা যখন বলি যে আল্লাহর নবী মারা গেছেন, ব্যাধব, আল্লাহ নবীকে মারা গেছে বলে বিশাল হয়েছে বলতে হবে, বিশাল হয়েছে, হ্যাঁ আল্লাহ নবী মারা যাননি, পর্দা নিয়েছেন বলতে হবে, পর্দা নিয়েছেন না বললে কি হয়ে যাবে? ব্যাধব, গুস্তাখ, গুস্তাখের রাসূল, খালাস, কাফের, ছাড়ে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িতুন, তাই না? আফা ইম্মাতা আও কুতিলা, মরার কথা আল্লাহ কোরআনে বলছেন, তো আমরা যদি বলি তা দোষ কেন হবে? সাহাবি আবু বকর মরার কথা বলছেন, ফাইন্না মুহাম্মদ কাদ মাত, মুহাম্মদ মারা গেছে, তাহলে তো আমাদের বলার কি দোষ আছে? না, বেয়াদবি হবে ভাইজান, বেয়াদবি কি করে হবে? মা মারা গেছেন কথাটা বললে বেয়াদবি কেন হবে? যদি সাহাবিরা বলতে পারেন কোরআন বলে, তো আমাদের বলার কি দোষ আছে? না বলা হবে না বেয়াদবি। এগুলো হচ্ছে অতিরঞ্জন, অতিরঞ্জনের ফলেও বাস মানুষকে সরাসরি কাফের বলে দিল, কাফের বললেই হলো, কাফের বলা হয়ে যাবে। এখন যদি তাদেরকে বলেন যে আল্লাহর নবী হাদিস যদি শোনান, আল্লাহ নবী যদি হাদিস শোনান যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবর জিয়ারত করার অনুমতি চাইল, কবর জিয়ারতের অনুমতি চাইল, আল্লাহ তাআলা অনুমতি দিলেন। তারপরে মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইল, আল্লাহ তাআলা অনুমতি দিলেন না। তার জন্য আল্লাহ নবী কাঁদতে লাগলেন, সেই কান্না দেখে সাহাবারা কাঁদতে লাগলেন। জিজ্ঞেস করা হলে তিনি এই কথা বললেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন যে মা কারালি নবী ওয়াল্লাযী নাউ ইস্তাগফিরু মুসলিম, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা কোন নবী বা মুমিনের সঙ্গত নয়। ওয়াহাবি হাদিস, ওয়াহাবি কথা, আল্লাহর নবীর মা জাহান্নামে কে বলল? তেমনি বাপের কথা যদি বলেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, যদি বলেন আল্লাহর নবী নিজে বলেছেন আমার বাপ তোমার বাপ জাহান্নামে, এটা বিশ্বাস করবেন? মুসলিম শরীফের হাদিস বিশ্বাস করবেন না? পরিষ্কার বুঝলেন, কাফের আল্লাহর নবীর বাপকে জাহান্নামে বলে। আরে ইব্রাহিম নবীর বাপ জাহান্নামে, তাই না? নূহ নবীর ছেলে জাহান্নামে, স্ত্রী জাহান্নামে, না লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে, তাতে সমস্যা কি আছে? সম্মানে যদি বাঁধে আল্লাহ তাআলা, যেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইচ্ছা, না আল্লাহ নবীর মা বাপকে জীবিত করে আর মুসলমান করে মেরে দেওয়া হয়েছে, তার প্রমাণ দাও। দাবি তো করলে হবে না, আমরা তো মানি যে হ্যাঁ আমাদেরও কষ্ট হয় যে আল্লাহ নবীর মা বাপ জাহান্নামে, কষ্ট আমাদেরও হয়, কিন্তু আল্লাহর ইচ্ছা, এখানে আমাদের কি করার আছে? এখন আল্লাহ নবী আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তো আমাদের কি করার আছে? যদি বলেন যে না জীবিত করে তাকে মুসলমান করে আবার মারা হয়েছিল, প্রমাণ দাও, কোরআনের আয়াত দাও, হাদিস দাও, না সমস্যা কি আছে?